বন্দে গুরুপদ দ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দ নন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়া বৈকেশ্বর সচ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্তয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ দেয়ং সদা পরিভবগ্নমভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরুঞ্চিনুতং শরণ্যং ভীতাতিহং পনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তাজ্য সুরেপ্সিতরাজ্যলক্ষ্মী ধর্মীষ্ট অর্জ বচসা জদগাধুরঞ্জম মায়ামেঘদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনকচন্দমণিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গোবধূ সদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকা মি কদা কৃপা করোত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরভূষিত বামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসি গুরুপতিং ভজবীশনাথম বাগীষযশ্বদনে লক্ষ্মীর্যশ্ব চ বক্ষসি যশাস্তি হৃদয় সম্বি নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মন মে বিশতু মনস রাজ হংস প্রাণ প্রয়াণ সময় কফবাত পিত্বই কণ্ঠাবরোধনম বিধো ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, প্রাপঞ্চিক বিচার লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, প্রাকৃত বুদ্ধি নিয়ে প্রাকৃত বিচার নিয়ে অপ্রাকৃত জগতের যে বৈচিত্র্য তা সে দোষ আরোপ করা, দোষ দর্শন করতে যাওয়া, এটা মূর্খতার পরিচয় মাত্র। কীর্তনেতে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর এই বিষয়টাকে আরেকটু সরল করে বলেছেন যাতে সাধারণ ব্যক্তি বুঝতে পারে। মায়াবদ্ধ যতক্ষণ থাকে তজীবের মন জড় মধ্যে করে বিচরণ, মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের মন জড় মধ্যে করে বিচরণ। যতক্ষণ মানুষের মন জড়বদ্ধ থাকে, মানুষের মন যতক্ষণ জড়বদ্ধ থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে চিৎভাবনার উন্মেষ না হয়, সেই সময় পর্যন্ত মানুষ এই জড়জগতের বিষয়ের মধ্যে ভ্রমণ করতে থাকে, এর বাইরে কোনো কিছু অনুভব করতে পারে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জৈব ধর্ম বলে একটি অপূর্ব গ্রন্থ করেছেন। পৃথিবীর যে কোনো ব্যক্তি, ব্রহ্মাণ্ডের যে কোনো ব্যক্তি, এমনকি স্বর্গের লোকরাও, দেবতারা পর্যন্ত যদি ওই জৈব ধর্মকে একটু পড়েন, তাতে তাদের জীবনে অনেক উত্তর পেয়ে যাবেন, অনেক মোড় ঘুরে যাবে। বিশেষ কিছু আপনাদের খরচা করতে হবে না, কিন্তু সেই গ্রন্থ অবশ্যই আপনারা জোগাড় করে নেবেন। গৌড়ীয় মঠ সম্বন্ধে, গৌড়ীয় সিদ্ধান্ত সম্বন্ধে, শ্রীমান মহাপ্রভু সম্বন্ধে যদি আপনারা সত্যি ইন্টারেস্টেড থাকেন, আপনাদের হৃদয়ে যদি আপনার রেখাপাত করে থাকে না এটি ঠিক, তাহলে অবশ্যই জৈব ধর্ম গ্রন্থ আপনারা আলোচনা করবেন। সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে আলোচনা করলে সুবিধা হবে, অনেক কথার উত্তর পেয়ে যাবেন। সেখানে ছিল ঠাকুর প্রারম্ভিকভাবে প্রথমেই জীবের যে বিভিন্ন রকম অবস্থা অর্থাৎ তার চেতনার যে বিভিন্ন রকম স্টেজ এটাকে বর্ণনা করেছেন। বলছেন প্রথমে সুপ্ত চেতন, লুপ্ত চেতন যেটাকে বলে, বুঝতে পারছেন না চেতন আছে। তারপরে বিকচিত চেতন, পূর্ণ বিকচিত চেতন ইত্যাদি অনেক রকম ভাগ করেছেন ঠাকুর। জীব যত নিচুতে নামতে থাকে তত তার চেতন আচ্ছাদিত হয়ে যায়। আমি কালকেও আলোচনা প্রসঙ্গে, কালকে শরীর খুব একটা ছিল না আর মাইকের অবস্থা আনন্দ লাগছিল না, এমন একটা অবস্থা। বলছি কালকে আলোচনা প্রসঙ্গে সেই নলকুবরের কথা বলা হয়েছিল, আপনারা শুনেছেন। নলকুবর অভিশাপ প্রাপ্ত হয়ে অপরাধ করার ফলেতে তারা বৃক্ষজনিতে চলে গেছিল, তারা বৃক্ষজনিতে চলে গেছিল। বৃক্ষের প্রাণ আছে এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় না জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন, বৃক্ষের প্রাণ আছে। কিন্তু এটা আমাদের আগে অনেক আগেই বলা ছিল, এটা নতুন কিছু নয়। এটা আমাদের আবহমান করলে বেদে পুরাণে সব জায়গায় বলা হয়েছে বৃক্ষের প্রাণ আছে, কিন্তু তার চেতনাটা বুঝতে পারে না লোকে। তাদের সমস্ত কিছু অনুভব আছে, সব কিছু আছে, এই সমস্ত বিষয়গুলো আলোচনার দরকার। মানুষ যে অবস্থায় বিচরণ করে সে অবস্থা থেকে অপ্রাকৃত জগতে চিন্ময় জগতের বিষয়ে আলোচনা করতে গেলে বিন্দুমাত্র সে কিছু গন্ধ পায় না কি আলোচনা হচ্ছে। আমি কৃষ্ণ ভগবান অপ্রাকৃত পরাত্পর অখিলেশ্বর নন্দনন্দন কৃষ্ণের লীলা আলোচনা করতে গিয়ে অত্যন্ত সংকুচিত হচ্ছি, কেন এই সব লীলা কেউ হৃদয় থেকে সর্বাঙ্গীনভাবে গ্রহণ করতে পারবে কি না, আর প্রাকৃতভাবে গ্রহণ করলে পরে আরও বিপদ। আমি একটা ঘটনা বলি, তাতে আপনাদের ব্যাপারটা আরও পরিষ্কার হবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একদিন দুপুরবেলার পর লাইব্রেরিতে প্রবেশ করছেন, তার আগে সকালবেলা বলে দিয়েছিলেন আজকে শ্রীল ভারতী মহারাজ ওই জায়গায় হরিকথা কীর্তনে যাবেন। সকালবেলা প্রভুপাদ ঘোষণা করে দিয়েছিলেন শ্রীল ভারতী মহারাজ অত্যন্ত সিনিয়র বৈষ্ণব ছিলেন, প্রভুপাদের আদেশ তিনি যেন বিকেলবেলা ওইখানে হরিকথায় চলে যান আলোচনায়। দুপুরবেলা বা বিকেলবেলার দিকে প্রভুপাদ যখন লাইব্রেরিতে প্রবেশ করেছেন, করে সেবক পরমানন্দকে বলছেন যে শ্রীল ভারতী মহারাজ কি চলে গেছেন? বলে হ্যাঁ চলে গেছেন। তিনি কি নিয়ে গেলেন প্রচার করতে? বললে তিনি তো চলে গেছেন ভাগবত নিয়ে চলে গেছেন। প্রভুপাদ বললেন আমাদের প্রচারের বিষয়বস্তু হলো চৈতন্য মহাপ্রভুর কৃপা, আমাদের প্রচারের গৌরীয়গণের প্রচারের বৈশিষ্ট্য হলো আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অকৈত্য কৃপা সেটা গৌরী মঠ থেকে আমরা বিতরণ করি। হ্যাঁ আমরা ভাগবত আলোচনা করতে বসেছি ঠিকই, কিন্তু প্রতি পদে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা থেকে সমস্ত প্রমাণগুলোকে আমায় দিতে হয়, কারণ কৃষ্ণলীলাতে ভুল বোঝার সম্ভাবনা বেশি থাকে। গৌর আমাদের খুব কাছের লোক হয়ে গেছেন, যেহেতু 500 বছর আগে এসছেন, 500-600 বছর আগে আমাদের নদিয়ায় আবির্ভাব হয়েছেন, গৌরাঙ্গ অনেক কাছের লোক হয়ে গেছেন, আমরা সম্বন্ধ বানাতে সুবিধে হয়। কৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন যদিও নিত্য, কিন্তু গৌরলীলাতে ক্ষমার প্রসঙ্গ আছে, অর্থাৎ যদি কেউ অন্যায় করে কিছু করে ফেলে ভুল, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ক্ষমা করে দেন নিত্যানন্দ প্রভু গৌর। কিন্তু রাধারানীর ধামেতে রাধারানী তার শ্যামসুন্দরের সেবার কোনো রকম চালাকি ধাপ্পাবাজি কিছুই সহ্য করবেন না। রাধারানী তার শ্যামসুন্দরের সেবার বিষয়ে কোনোরকমভাবে কোনো মার্সি নেই, তিনি কোনোরকম এইসব শুনবেন না। শ্যামসুন্দরের কোনোরকম উল্টোপাল্টা হোক সেবার তোমরা চালাকি করো, সেটা শুনবেন না। আর গুরু হিসেবে রাধারানী আছেন, সেসব কথা এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন, অন্তিমে যখন অনুভব হয় তখন দেখবেন রাধারানী হচ্ছে শেষ। নিত্যানন্দ প্রভুকে গুরুরূপে জানবেন আপনারা। আর যদি লাফিয়ে ঢিঙিয়ে আপনার যদি লাভ দিয়ে সেই অমৃত খেয়ে নেবো বলে ঝাঁপ দেন সেটা পারবেন না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না, হয় না। সেই জন্য আমাদের প্রবোধানন্দ সরস্বতী ভাই খুব সাবধান করে দিয়েছেন সেই কথাটা আমি আগে আলোচনা করি, তারপর আমার এই আমি সত্যিই কৃষ্ণলীলা আলোচনা করতে সংকুচিত হয়ে যাচ্ছি। কারণ এই আলোচনা করতে গিয়ে আমার মনে হচ্ছে এরা সেই অপ্রাকৃত ভাব এদের ভেতরে আসলে তবেই সে আনন্দ, তা নাহলে আমার শ্রোতাদের ভেতরে যেরকম ভাব হবে সে না হলে আমার এখানে আমাকে দহন করবে। আমি ব্যাসাসনে বসেছি, আমাকে আপনারা দহন করবেন, গোমাতাকে যেমন দহন করে যে যেরকমভাবে দহন করবে সে দুধ পাবে ততটা, সেরকম আপনাদের চেতনা যতটা বিকাশ হবে ততটা পরিমাণে আমার আনন্দ হবে, আমার প্রকাশ হবে। শ্রীল গুরুপাদ পদ্মের বয়স ছিল অত্যন্ত অল্প, অনেক ঘটনা সেসব কথা বলবো না, ভাগবতের গুরুত্বটা সম্বন্ধে বলছিলাম আমি দশম স্কন্ধের। তিনি গৌড়ীয় মঠেতে প্রভুপাদের আদেশে বাণী সেবা করতেন, লেখা সেই সেবাই আমাকে দিয়েছেন মহারাজও জানেন, সিদ্ধান্ত স্থাপন হরিকথা হরি কীর্তন এবং সঙ্গে সঙ্গে লেখাটাও কীর্তন, ওটা লিখিত কীর্তন। এইরকম সেবা করতে করতে প্রভুপাদ একবার আদেশ করেছিলেন আপনি তুমি এবার পাঠ করবে রোজ। গুরুপাদ প্রথম বয়স কম ছিল, অনেক ছোট বয়সে এসেছিলেন তারা। তিনি ভাগবত পাঠ করছেন, করে নবম স্কন্ধ পর্যন্ত পাঠ করেছেন। তিনি প্রভুপাদের সব সিদ্ধান্ত হৃদয়েতে আবদ্ধ রেখেছেন, তিনি জানেন সবই। যে মহাপুরুষ প্রভুপাদ চলে যাওয়ার ঠিক কিছুক্ষণ পূর্ব পর্যন্ত প্রভুপাদের সঙ্গে ছিলেন তার নাম হল ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ গুরুপাদ পদ্ম। শুধু তাই নয়, প্রভুপাদ চলে যাওয়ার একদিন দুদিন আগে প্রভুপাদের চরণোদ্দয়কে তিনি বক্ষে স্থাপন করেছিলেন, এই উনি করেছিলেন, আর কেউ এরকম চরণোদ্দয় ঝুলছিল তিনি ওটা নিয়ে এরকমভাবে বক্ষে ধরেছিলেন। আর প্রভুপাদ অসুস্থ লীলা করছিলেন, আস্তে আস্তে চোখ খুললেন। তখনকার দিনে চেয়ার ছিল এরকম শোয়ানো, মানে একটু ওকে ইজি চেয়ার বলে, কাপড়ের অর্ধেকটা শোয়া অর্ধেকটা প্রভুপাদ চোখ বুঝেছিলেন। আস্তে আস্তে চোখটা খুললেন, গুরুপাদ প্রথম বলছেন যে ওই রকম ভাষা ওই রকম ভাব আমি আমার কোটি জন্মে আমি দেখিনি, আমি কোনো জন্মে ভুলতে পারবো না প্রভুপাদের ওই চাওনি আর ওই রকম কথা ভাষাটা, বলে চিরকাল আমার মাথায় আমার হৃদয়ে রয়ে গেল, কীরকম করুণা। আমাকে দেখলেন যখনই আমি চরণোদ্দয় বক্ষে নিয়েছি, চক্ষুদ্বয় খুলে খালি একটা শব্দ বললেন, কে? পরমানন্দ বলে যে আদরের সঙ্গে সে শব্দটা বললেন, সে বলছেন স্যার তার সেই ভাবটা আমি কোনোদিন বলতে পারব। সেই প্রভুপাদ তাকে এই যেই সময় পাঠ করার কথা বলেছিলেন বাগবায়ার গৌড়ীয় মঠে, একদার নবম স্কন্ধ তার হয়ে গেছে, প্রভুপাদের আনুগত্য ব্যাখ্যা করছেন, প্রভুপাদের সব টিপা টিপ্পনি সবই রয়েছে, নিজের ইচ্ছামতো কিছু কেউ বলবার সাহস নেই আমাদের। হঠাৎ দশম স্কন্ধে প্রবেশ করেছেন, আর প্রভুপাদ অন্য স্থানে ছিলেন, খবর চলে গেছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ সেখান থেকে শাসন করে পাঠিয়েছেন। পরমানন্দের এত বড় সাহস দশম স্কন্ধ শুরু করেছে, এটার দ্বারা কিন্তু তাকে তিনি বকেন নাই, এটার দ্বারা দশম স্কন্ধ কী বস্তু সেটাকে আমাদের বোঝাবার জন্য এরম বলেছেন। পরবর্তীকালে তো আদেশ দিয়েছিলেন, পর তার বক্তব্য ছিল সাধারণ ব্যক্তি যদি জড়বুদ্ধি চলে আসে গৌর চিন্তায়, এই কৃষ্ণ চিন্তায়, তাহলে মহা মুশকিল, তখন যতটুকু উন্নতি হচ্ছিল সেটা অধঃপতন হয়ে যাবে। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পদে হৃদয় অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। বলছেন এখানে যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপুণ্য রাশি, যেরকম যেরকমভাবে আমরা গৌরচরণের সৌন্দর্য সৌকর্য রস আস্বাদন করতে পারব, ঠিক সেই পরিমাণে আমাদের যোগ্যতা হবে কৃষ্ণলীলার বিষয়বস্তুকে অনুভব করার। যে পরিমাণে আমরা গৌরলীলার বৈশিষ্ট্য রহস্য আমরা অনুভব করতে পারব, ঠিক সেই সেই পরিমাণে অ্যাপর্শনেট ভাইসি ভারসা, সেই পরিমাণে আমাদের গৌরলীলার বৈশিষ্ট্য যদি উদিত হয় কৃষ্ণলীলার প্রভাবগুলো আমরা বুঝতে পারব। অনেক রহস্য অনেক কথা, আর গৌরলীলার বৈশিষ্ট্য জানতে গেলে নিত্যানন্দ প্রভুর করুণা নিতে হবে প্রথমে। নিতায়ের করুণা না হলে গৌরাঙ্গ চরণের লীলা অনুভব করা মুশকিল। আবার নিত্যানন্দের করুণা পেতে গেলে নিত্যানন্দ যে যে স্বরূপে জগতে বিচরণ করছেন, মনুষ্য মানে মানুষের মতো গুরুরূপ ধারণ করে বিচরণ করছেন, সেরকম কোনো এক মহাজন মহাপুরুষ পরমহংস তাদের চরণের করুণা দরকার, যে সম্বন্ধে আমি চৈতন্য চরিতামৃতে বলেছিলাম, শ্রীচৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াদ যে সাম সাওপি তৎগন্ধভাগ ভবে। বলছেন শ্রী চৈতন্য চরণ কমলের চতুর্পাশে যে সৌগন্ধে সৌকর্যে আকর্ষণ আকর্ষিত হয়ে যত মধুপগণ ভৃঙ্গগণ চারিদিকে ঘুরছেন চরণ কমলের মধুপান করবেন বলে এক বিন্দু, সেই মধুপগণ অর্থাৎ আমাদের এই পরমহংস গুরু বৈষ্ণবগণ তাদের কাউর একটা চরণে যদি বিন্দুমাত্র গন্ধ এরকম নাকে আমার চলে আসে ব্যাস, তাহলে আমি তো মানুষ বলে নিজেকে দাবি করছি, কুকুর যদি হয় সে পর্যন্ত চৈতন্য চরণের কৃপা আজ কালকে পেয়ে যাবে। এত বড় কথা চৈতন্য ভজনের কথা, যেটা কোনোদিন কোনো অবতারে হয় নাই আর হবেও না। হেন অবতার হয়েছে কি হবে, হেন প্রেম পরচার এক্সিলেন্ট আনবিটেন, কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারে না। যে অবতারে গৌর কোনোদিন অস্ত ধরলেন না, কেবল সংকীর্তন দিয়ে প্রেম দিয়ে লোকেকে লোককে বশ করলেন, যে প্রাপ্তির জন্য কৃষ্ণের যখন আবির্ভাব হয়েছিল সেই সময় হাজার হাজার বছর তপস্যা করলে সে প্রেম পাওয়া যেত না, কিন্তু গৌর অনায়াসে সেই যা অনায়াসে সকলের মধ্যে দিতে আর পাত্রা পাত্র বিচারানাম ন কুরুতে ন স পরম বিখ্যাতে দেয়া দেয় বা মীমাংসক ইত্যাদি শ্লোক আলোচনা হয়। কাকে দেবো কাকে দেবো না, একে দেওয়া উচিত একে দেওয়া উচিত না, এ তো নিচু ঘরের, এ তো চণ্ডাল, এ দেবো না, এরকম কোনো বিচার গৌর করলেন না। আপা মরে সবাইকে আচণ্ডাল সবাইকে প্রেম দান করে গেলেন, যেটা অসম্ভব অসম্ভব বিষয়। ম্লেচ্ছ মুসলমান পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম পেয়ে কৃতকৃতার্থ হলেন। খালি গৌরাঙ্গকে পার্কে পার করে দেওয়ার জন্য পিছলদা থেকে পিছলদা পর্যন্ত, সেখানে পিছলদা থেকে বোধ হয় না পিছলদা পর্যন্ত যাই ও নৌকাতে উঠেছিলেন, সেই মুসলমান যখন গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা থেকে নেমে যাচ্ছেন তখন চোখের জল পড়ছে, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। মুসলিম তাদের এরকম দশা করেছিলেন গৌর। অন্য অন্য অবতারেতে প্রেম বিতরণের কোনো প্রশ্নই আসে না। নৃসিংহদেব কোনোদিনই প্রেম দেবেন না, এই প্রেম যে ব্রজপ্রেম, আমি বিনা ব্রজপ্রেম দিতে নারী শক্তি, কৃষ্ণের মুখের কথা, আমি ছাড়া একমাত্র কেউ ব্রজপ্রেম দিতে পারবে না, অন্য অন্য সব কিছু নিতে নিয়ে যাও। নৃসিংহদেব শ্রীরাম বরাহ কুর্মদেব সবাই সবাই ভগবান, সেই সেই ভগবানই রয়েছেন, পরাৎপর অখিলেশ্বর পূর্ণ ভগবান, পূর্ণতায় কখনো অভাবের আরোপ করতে নাই, পূর্ণ বস্তুতে অভাবের আরোপ করতে গেলে আমাকে অধঃপতিত হতে হবে, কিন্তু পূর্ণ পূর্ণ তর পূর্ণতম ইত্যাদি এইসব বিচারগুলো রয়ে গেছে, এগুলো না করলেই নয়। সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম যে একমাত্র এই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বেঁচে থাকাকালীন অবস্থায় গাছপালাকেও প্রেম দিয়েছিলেন, অনেক কিছু করে যায়। চৈতন্য মহাপুর বিশেষ ব্যাপার, চৈতন্য মহাপুর বিশেষ ব্যাপার, কেন সেইখানে কৃপা পাওয়া কঠিন ছিল, কিন্তু গৌর অবতারে বড় আশ্চর্য, যার পাত্র নেই, কোনো কিছু দান করা হচ্ছে কিন্তু আপনার কাছে কোনো পাত্র নেই, যিনি দান করছেন তিনি যদি বলেন আপনি পাত্র নিয়ে আসুন তবে আমি দেবো, কোথায় দেবো, আপনি তো আমার থেকে দান চাইছেন, কোনো দুগ্ধ বা কোনো অমৃত কিছু দিচ্ছেন কিন্তু আপনার পাত্র নিয়ে কী করে দেবে, বললো আপনার তো পাত্র নেই আমি কোথায় দেবো। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তা বলেন নাই, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন পাত্র থাকুক, আর যদি পাত্র না থাকে তো আমি পাত্র দেবো, যা পাত্র নে এবার তার মধ্যে রস ভর নিয়ে যা। ওই জন্য আমি বিনা ব্রজপ্রেম দিতে নারী শক্তি, ব্রজপ্রেমের কথা একমাত্র নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরাৎপর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান, এইসব কথা আপনারা বুঝবেন কিনা জানি না, যারা শুনেছেন প্রচুর গৌড়ীয় মঠের কথা। বলছেন কি? বলছেন স্বয়ংরূপ ভগবান, স্বয়ংরূপ ভগবান কে? না একমাত্র নন্দনন্দন কৃষ্ণ, স্বয়ংরূপ ভগবান একমাত্র নন্দনন্দন কৃষ্ণ, যার থেকে সমস্ত অবতারা বলি এসছেন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যার মধ্যে অনন্ত এই ভগবানের বিষ্ণু অবতারে যত কিছু সব ওর মধ্যে রয়েছে। এই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কৃষ্ণ, ওই জন্য এই দুজন প্রেম দিতে পারেন। এক হচ্ছে কৃষ্ণ তো প্রেম দিয়েছেন, কিন্তু বেছে বেছে, সবাইকে নয়, বুঝে শুনে। কিন্তু তিনি যখন আবার রাধাভাব অঙ্গীকার করে এলেন গৌর রূপে, তখন অকাতরে দিতে আরম্ভ। এই আর এই প্রেম আর এই মুহূর্তে এখন আর পাওয়া যাবে না। ওটা যখন তিনি আবির্ভাব হয়েছিল, ওটা স্পেশাল ডিসকাউন্ট ছিল, তার আবির্ভাবের সময় স্পেশাল, যেমন চৈত্র মাসে বৈশাখ মাসে আগে সেল হয়, চৈত্রের সেল, তখন 50% রিডাকশান, এই সময় হয়েছিল। নাভজিত দেয় প্রেম ধন, এটা গৌরাঙ্গ মহাপ্রভু এইসব করেছিলেন, অনেক ওইসব বৈশিষ্ট্য আছে। এখন গৌরাঙ্গের কৃপা পেতে গেলে, নিত্যানন্দের কৃপা পেতে গেলে, গুরুবর্গ আমাদের যে আছে শ্রীভৃঙ্গ মধুপগণ, তাদের পিতা পেতে হবে। আবার সেই সব ব্যক্তিগণের কৃপা পেতে গেলেও অলক্ষিতভাবে নিত্যানন্দেই গাইড করবেন। বোঝা গেল কি বলব? যদি আমি কোনো মহাপুরুষের সঙ্গ পেয়ে যাই হঠাৎ, আমি এখনও দীক্ষা নিইনি, সামনে দেখলাম আরে সত্যিই তো অদ্ভুত লাগছে, এ তো মনে হচ্ছে এই জগতের নয়। সম্পূর্ণ তার চরিত্র, তার স্বভাব, তার কথা, তার বিচার বৈশিষ্ট্য বলেই দিচ্ছে। প্রভুপাদকে যে কোনো দিন দেখেনি, খালি প্রভুপাদের একটা লাইন পড়েছে তার পাগল হয়ে গেছে, সে বলি কী এ সৃষ্টি ছাড়া কথা। একটা খালি ম্যাগাজিন আমাদের গুরুবর্গের অনেকের হয়েছে এরকম কেস, খালি একটা ম্যাগাজিন। এক গুরুবর্গ আমাদের পরবর্তীকালে তিনি দীক্ষায়, তার হাতে পড়েছে, তিনি তার আগে বাইরের দৃষ্টিতে বিভিন্ন মিশনে যাতায়াত করতেন, আমি নাম বলে আর মুখ আপনাদের অনেকে দুঃখ হতে পারে, কী দরকার আমার তো সমালোচনা করতে বসিনি, বিভিন্ন মিশনে যাতায়াত করতেন। কিন্তু একদিন তার হাতে একজন কীর্তনানন্দ প্রভু বলে একজন ছিলেন, তারা কি কষ্ট যে করত আগেকার দিনের, আহা এইসব কথা গল্প কথা, এখনকার ভজন আর তখন যা করতেন সেসব কথা আপনাদের কাছে বললে আমার লোম খুব খারাপ হয়ে যাবে। এই রোদে প্রত্যেক আমি নিজেও করেছি, এমন না আমি গল্প বলতে বসেছি, এ রোদে রোদে না খেয়ে না দে সমস্ত দরে দরে লোককে বলা, আজ আমি এখানে বসেছি আপনাদের ইচ্ছায়, ভগবানের গুরুবর সময় ইচ্ছায়। তারা ওই ডোর টু ডোর গিয়ে বলতেন, পত্রিকা দিতেন, গৌড়ীয় পত্রিকা, যে পত্রিকা একজনের হাতে পড়েছে, তখনকার দিনে একটা পরিস্থিতি এরকম নোংরা ছিল না, সমাজে এত বিশৃঙ্খলতা অনেক ভালো ছিল, পত্রিকা পড়ার সঙ্গে সঙ্গে এই কী ভাষা, এ তো শুনিনি এ ভাষা, সঙ্গে সঙ্গে তার জীবন পড়ে, সঙ্গে সঙ্গে বললো এই মহাপুরুষকে, এই মহাপুরুষকে আমি দেখব, দেখতে চাই, তার চরণ দর্শন করো, সঙ্গে সঙ্গে বাগবায়ের গড়িয়ে মাঠে ছুটে গেছেন, গিয়ে দর্শন করে ব্যাস। দর্শনের সঙ্গে সঙ্গে মদনমোহন মালবিয়া, যিনি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছেন, ভারতবর্ষের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন, তিনি বলেছেন জীবনে আমার কাউর কাছে আমার মাথা নিচু হয় নাই, আমার মাথা আমি কাউর কাছে নিচু গো আমার নিচু হয় নাই সবার কাছে, কেবল এই মহাপুরুষের কাছে এসে কেন জানি না আমার মাথা আপনি আপনি নিচু হয়ে গেল, মাথা আর ওঠে না। এরকম ধরন ছিলেন প্রভুপাদ। বড় সৌভাগ্য আমাদের, আমরা এই বংশেতে এসছি, আবার দুর্ভাগ্য এই তার কথাগুলো না বুঝে বিপরীত পথে চলছি। প্রভুপাদের কথা যিনি বুঝতে পারবেন, তিনি এই জন্মেই ভগবানকে লাভ করবেন, এই জন্মেই, তারা অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। যাই হোক, যে কথা বলছিলাম, অর্থাৎ গুরুবর্গের এই যে পরমহংস গুরুবর্গের কাউর এক এরকম ধরনের যদি দর্শন হয়, দর্শন সঙ্গে সঙ্গে আমার হৃদয়তে রেখাপাত করে, তারপর আমার দীক্ষা নেওয়ার প্রশ্ন। অনেকে বোঝে না, অনেকে মনে করে এনার কথাতে দুম করে গিয়ে ওখানে একটা ভালো গুরুদেব এসছে রে যা নিয়ে নে আর পাবি না, নিয়ে নিল, কিন্তু গুরুগ্রহ নরম নয়, গুরুগণের পদ্ধতি হচ্ছে ঠিক যেমনভাবে পূর্বে আমাদের কন্যাগণ কি করতেন, যে পুরুষের আদর্শ বিরক্ত এইসব দেখে তারা প্রভাবিত হতেন, মনে মনে তার চরণে আত্মনিবেদন করে দিতেন, স্বয়ংবর সভা হতো। আবার স্বয়ংবর সভা নাও হতে পারে, কেন স্বয়ংবর সবসময় তো হয় না। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম দেবাহতী মা মনুপুত্রী, সে মনে মনে নরজির কাছ থেকে তার ভজন বল এবং সৌন্দর্য সৌকর্য শুনে সঙ্গে সঙ্গে কর্দম ঋষির চরণে আত্মনিবেদন করে দিয়েছে। তখনও তো বিয়ে কই হয়নি, বিয়ে তো হয়নি। এখনকার দিনে বিয়ে তো লোক দেখানো, তখনকার দিনে এমন ছিল যদি মনে মনে তাকে স্বামীরূপে গ্রহণ করে নেয়, বাইরের দৃষ্টিতে বিবাহ হলো না, তা সত্ত্বেও সে বিধবার কাপড় পরবে, বলে আমি তাকে স্বামীরূপে গ্রহণ করেছিলাম, তিনি চলে গেছেন আরাম। তাহলে মনে মনে বরণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কথাটা আপনারা কোনোদিনই হয়তো শোনেন নাই, এই ব্যাখ্যাটা, এটি গুপ্ত ব্যাখ্যা। যার জন্যই কোনো মহাপুরুষের চরিত্র, তার স্বভাব, তার বাণী, সমস্ত কিছু দেখতে দেখতে কেন জানি না মনে একটা রেখাপাত করে, মনে হয় যেন ইনি আমার সর্বশ্রেষ্ঠ মঙ্গল দান করতে পারেন, তখনই তাকে মনে মনে গুরুরূপে কেউ গ্রহণ করে, তারপর তিনি তার কাছে প্রার্থনা করতে পারেন, তখন দীক্ষা হতে পারে। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম। তাহলে পদাশ্রয় মনে মনে পদাশ্রয় করে ফেলেছি, বরণ করে ফেলেছি, বরণটাই পদাশ্রয়। অনেক ব্যাপার আছে এর মধ্যে, বিশ্বনাথ চক্র অনেক গভীর কথা লিখেছেন, আপন বরণ দশা আপন দশা অনেক সব কথা, এসব এখন বলে লাভ নাই। তাহলে মনে মনে আমি তাকে মহাপুরুষকে আমার মনে ডাক, আমি কিছু জানলাম না বুঝলাম না, এই ওর কাছে হরিনাম নিয়ে রে, আর ভাবি না, এই টানাটানি করছি, ওকে নিয়ে এইখানে টানাটানি করে আপনি এখানে নিন হরিনাম, ওখানে নিতেন হরি নিকুচি করেছে হরিনাম নেবে। গুরুকর চরণ আশ্রয় ও ধরনের কোনো বিষয় না, আমি অবাক হয়ে যাচ্ছি, আমার নিজে গৌড়ীয় মঠের ব্যক্তি বলে আমি নিজেকে পরিচয় দিয়ে গর্ববোধ করি, এবং আমি বিশ্বাস করুন রোজ এসে হরিকথাতে এখানে সোজা বসে অন্ধের মতো হরিকথা বসে পড়ি। কালকে আমার হঠাৎ এখানে ব্যানারটায় নজর পড়লো, কেন আমি পাঁচ মিনিট আগে এসেছি, ব্যানারটায় নজর পড়ে আমি মাথা খারাপ হয়ে গেলাম, কী লিখলো, আমার সঙ্গে এদের কোনো দিন পরিচয় নেই, জানে না, হয়তো কেউ হরিকথা শুনে থাকতো, কে ভক্তি সিদ্ধান্ত শ্যাম বাবা লিখলো কে, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী একমাত্র লেখা যায় প্রভুপাদের ক্ষেত্রে, আপনারা আমাকে কলঙ্কিত করলেন, আমি জানি না, আমি দেখি আমার কালকে মজ্জায় মাথা কে লিখলো এরকম, জানে না লিখে দেখেছে ভক্ত, এই লাইব্রেরির নাম আমার ভক্তি সিদ্ধান্ত লাইব্রেরি, হয়তো ওটার দিনে চিঠি পাঠিয়েছিল, ও এইটি লিখে দে, ওটা বোধহয় ওনার উপাধি দিয়ে দিয়েছে সামনে, কত বড় আমি অপরাধী হলাম, কালকে দেখে আমার খুব বিষণ্ণ লাগিয়েল মন, যাক যাই হোক, ওরা জানেন না, ওদের অপরাধ ভগবান ক্ষমা করুন। এখন প্রশ্ন হল, তাহলে যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্ব রাশি। রাধাচরণের মহিমা অনুভব করা সোজা নয়, আর রাধাচরণের মহিমা অনুভব করা হয় শ্যামসুন্দরের। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমাদের প্রভুপাদ প্রায়ই বলতেন এই কথা, আমরা আমাদের এই যে জগতে আছি, যারা হরিকথা শুনছি বা হরিকথা শুনছি না, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তি যারা হরিকথা শুনছে তারাও, আপনারা কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, তাদের প্রত্যেকেরই এমন একটা অবস্থা, তারা জড় এবং চেতনকে সমন্বয় করেন, বোঝা গেল মা, জড় চেতন সমন্বয়বাদ, কেন জানি না ওরা মিশিয়ে ফেলে, জড় আর চেতনকে মিক্স করে ফেলে ঝালমুড়ির মতো, জড় আর চেতনকে মিশিয়ে ফেলে, কিন্তু জড় আর চেতনকে সেগ্রিগেশন করার যে যে ইনটিউশন, যে বিচার বিবেচনা, এটা এই অবস্থায় আসবে না। যখন কোনো মহাপুরুষ বাস্তবিক কৃপা করবে, যা কৃপা করে দিলাম তোকে, সেই দিন থেকে মাথার বুদ্ধি এমন বিকশিত হবে, বাস এই জড়জগৎকে ট্রান্সেন্ড করে ওই চিন্ময় জগৎকে স্পর্শ করবে, নট বিফোর দ্যাট। যেমন লঞ্চিং প্যাড থেকে যেমন উপগ্রহকে নিয়ে রকেট ছায়, রকেট কী করে, রকেট এখান থেকে লিকুইড অক্সিজেন ইত্যাদি দিয়ে এখান থেকে ছেড়ে দিল, লঞ্চিং প্যাড থেকে এটা সব সোজা উপরে উঠবে, আর এখানে উপগ্রহকে রাখা আছে স্যাটেলাইট, সোজা এরমভাবে উপরে উঠে কি করবে, প্রথমে কি করবে, পুরো এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে পাওয়ারটা আছে এর বাইরে চলে যাবে, এটাকে সায়েন্টিস্টরা বলে এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি লাভ যতক্ষণ না করবে ততক্ষণ সেই গ্র্যাভিটেশনাল পাওয়ারের বাইরে যেতে পারবে না, ওকে ট্রেনে আবার ফেলে দেবে। তাহলে ওটাকে বলে এসকেপ ভেলোসিটি, এসকেপ মানে এই মুক্তিবেগ বলা হয়। চলে যাওয়ার পরেতে এবার সেখানে ক্যালকুলেশন করা, এত অ্যাকিউরেট ক্যালকুলেশন যে ওই স্যাটেলাইটকে, ওই স্যাটেলাইট বাইরে গিয়ে অর্থাৎ মাধ্যাকর্ষণের বাইরে গিয়ে ঠিক যেখানে যে অরবিটে ওকে রাখার কথা সে অরবিটে গিয়ে ওই হেলিকপ্টার ওকে ছেড়ে দিয়ে আসবে, ওকে ওই অরবিটে গিয়ে ওই যে উপগ্রহটাকে ফেলে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে আসবে। এবার এখান থেকে অপারেশন করে সেই উপগ্রহ একটা করে চ্যানেল খুলবে, ওই যে পাখা বলে যেটাকে, একটা একটা করে খুলবে, সব ফোল্ডিং থাকে। প্রথমে আপনারা দেখেছেন উপগ্রহের ছবি, প্রথমে ফোল্ডিং থাকবে, তারপর আস্তে আস্তে এরম এরম একটা একটা করে এখান থেকে অপারেশন করবে, ওখানে সব খুলবে। কী হয় ব্যাপারটা, আমাদের ভারতবর্ষ থেকে পাঠানো হয়েছে, ঠিক ভারতবর্ষের এই গ্লোব যেটা আছে, ভারতবর্ষ যেখানে আছে তার ঠিক ওপরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, যাতে পৃথিবীতে যখন ঘুরবে আর ওর ক্যালকুলেশন, ওর যে স্পিড, ওর যে ভেলোসিটি এমন ক্যালকুলেশন করা আছে যে পৃথিবীটার যত গতিবেগ ঠিক এক্স্যাক্ট ওই গতিবেগ, ওই গতিবেগে ও ঘুরবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে এই দাঁড়ালো, ভারতবর্ষের মাথায় যদি আমাদের ছেড়ে দিয়ে আসে তাহলে যখনই ভারতবর্ষটা ঘুরছে, পৃথিবী ঘোরার সঙ্গে যে ভারতবর্ষ ঘুরছে, অরবিট ঘুরছে, তাহলে ওই যে স্যাটেলাইটটা সবসময় ভারতের মাথায় থাকছে। বোঝা গেল আমার কথাটা? বোঝা গেল না? ভারতের মাথায় থাকবে, ওর বাইরে যাবে না, কারণ ওর মাথায় ভারত যেখানেই ঘুরুক, গ্লোব ঘুরলে, পৃথিবী ঘুরলে তো ভারত ঘুরবে। এখন ওখান থেকে এবার ক্যামেরা খোলা থাকবে, যদি ওই দেশে কোনো কিছু খেলা হয় সেখান থেকে এখান থেকে রিলে এখান থেকে তুলবে, এখান থেকে এখানে দেবে। বোঝা গেল কী বললাম? বোঝা গেল? এই যে জড়জগতের উদাহরণ দিতে বাধ্য হলাম, কেন এটা বুঝবে না যতক্ষণ পর্যন্ত আমাদের অপ্রাকৃত জগতের বিষয়ে আমরা অনুভব না করতে পারব, জোর জবরদস্তি কিচ্ছু হবে না। কিন্তু শোনা যায়, শুনতে শুনতে পবিত্র হতে পারে, আজ না হলো কাল, শুনলে শোনা কথা নেই, কিন্তু গোপন লীলাগুলোগুলো শোনা খুবই। যাই হোক, এইসব কথা আলোচনার কোনো পরিচ্ছেদ নাই, চলবে। তাহলে আমরা দেখলাম এখানে যে গুরুপাদাচার্যের গুরুত্ব কীভাবে হয়, এখনকার দিনে এটা ছেলে খেলার মতো হয়ে দাঁড়িয়েছে, এরকম বিষয় নয়। আগেকার দিনে গুরু শিষ্যকে লক্ষ্যবার পরীক্ষা করবে, বেটা তুই ভজন করবি কি কী করবি, আমাকে আশ্রয় করবি, আমাকে থাকবি, আমাকে ভাঙিয়ে খাবি, তো তোর তো অমঙ্গল হবে, সর্বনাশ হয়ে যাবে। আগে দেখব তুই কী চাস। হ্যাঁ, এও হতে পারে দীক্ষা নিল, অনেক ভজন করছিল, পরে অপরাধ করলো, পড়ে গেল, সেটা হতে পারে। কিন্তু গুরুদের পরীক্ষা না করে শিষ্যকে যেন কোনো দিন দীক্ষা না দেন, এটা হয় না, দিলেই বিপর্যয় হবে। যাই হোক, এখন আমরা দেখলাম বৃক্ষদ্বয় পতন হয়েছিল, তাতে তাতে সেই যে অবস্থাটা হলো নলকুবর সেই গাছ থেকে বেরিয়ে গেল, তাদের বন্দনা করা হয়েছিল ইত্যাদি কথা, আর তারা কেন সাপ পেয়েছিল সে ঘটনাটাও বলা হয়েছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, ওরা চেতনের অপব্যবহার, ঠিক বহুপাতের এই ভাষা মহারাজ, যে ব্যক্তি চেতনের অপব্যবহার করবে তার এই রকম দশা হবে। বুঝলা? বোঝা গেল? তোমাকে চেতন শক্তি দেওয়া হয়েছে, তুমি সেই অনুপাতে কাজ করার চেষ্টা করো, তোমার চেতন শক্তি দেওয়ার পরে তুমি অচেতনের মতো নোংরা কাজ করবে, তাহলে নিচে চলে যাবে। সাপ, ব্যাঙ, কেঁচো, নাপতে নাপতে পোকা মাকড় হতে হতে লাস্টে গাছ হয়ে এলে আরও নিচে চলে যাবে। বিষ্ঠার কীড়া হবে, গুয়ের পোকা বিষ্ঠার, এর ধর নিচে লেভেলে চলে যাবে, কনসিয়াসনেসের ডিগ্রি নেবে যাচ্ছে। কিন্তু আমাদের মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্য তা নয়, আমাদের ডিগ্রি অফ কনসিয়াসনেস শুড গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ, আলটিমেটলি ইট ক্যান টাচ কি ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। আমি এই উদাহরণগুলো কেন দিলাম, স্যাটেলাইট ইত্যাদি, এই জন্য দিলাম, মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের মন জড় মধ্যে করে বিচরণ, সেটাকে এবার মোমেন্টাম দিতে হবে গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে। কৃপা করো প্রভু, দিয়া চিতবল, দেওয়ার পরে চিতবল এত এক্সেলেন্ট হবে যে এই গ্র্যাভিটেশনাল এক্সেলেন্ট অ্যাক্সেলারেশনের যে পাওয়ার এটাকে কাট করে যেমন যেতে পেরেছিল, আমিও যেমন এই জড়জগতের সব আকর্ষণকে কাট করে একেবারে অপ্রাকৃতিক জগতে গোলক বৃন্দাবনে যেতে পারি, তা নাহলে লাভ হবে না। এত সহজ উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করলাম গুরু বৈষ্ণবের কৃপাতে, এত সহজ উদাহরণ, যদি এরপরেও কারোর মাথায় না ঢোকে তা আমার মনে হয় আর কোনোদিন ঢোকার সম্ভাবনা নাই। অনেকে বলেন আমাকে যে মহারাজ এতদিন ধরে মঠেতে ভজন করছে, ভজন হচ্ছে না কেন, কি ব্যাপার? আমি দেখ এইসব কথা যদি বলতে যাই তোরা গ্রহণ করতে পারবি না, উল্টে আরও তোদের যে কর্তৃপক্ষ যে আমার উপর আক্রমণ করে মহারাজে খেয়ে দে খাইনি এইসব কথাগুলো বলল, সত্যি কথা কিন্তু এটা জানাবার দায়িত্ব আমার, কিন্তু তারা পালন করবেন কি করে? এত শুদ্ধতা পালন করলে তবে ভগবানের কাছে যাওয়া যায়। আমাকে বলছেন কি হয় এরকম হচ্ছে না কেন, এমন দেখ একটা ব্যাপার অল্প কথায় বলে দিই, তোরা কোনোদিন শিক্ষা দীক্ষা সবাই তো বেশি নিয়ে আসে না, বিশেষ করে আমাদের এখন হয়েছে লাবড়া ডাল খেতে পারবে সঙ্গে সঙ্গে চলে আয় বাড়ি থেকে, চল ওখানে খেতে পারবে, এরকমভাবে মঠে আসার নিয়ম নেই, এখন এরম হয়েছে ওই চল চল চল চল মঠে, এরমভাবে মঠে আসার নিয়ম ছিল না বহুবাদের সময়, তার জন্য গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম কোথায় বলছে, এই উদাহরণ দিয়েছিলাম প্রথম যে দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন রূপনগর রোপা পাঞ্জাবে শতদ্দু নদীর তীরে, ওইখানে একটা বিরাট প্রোগ্রাম হয়েছিল, সেখানে অনেক পাঞ্জাব কেশরীর সব লোক ছিল আমি জানতাম না, তাদের এক্সিলেন্ট লেগেছে উদাহরণটা। সেটা কি আমি বলেছিলাম, দেখো তোমরা ব্যাংকিং এক্সাম দিয়েছো পরীক্ষায় পাস করার জন্য, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসে, সেখানে একশোটা কোয়েশ্চেন থাকবে ইচ কোয়েশ্চেন বিয়ারিং নাম্বার ওয়ান, একশোটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেক কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে তুমি এক নম্বর করে পাবে, বোঝা গেল কি বললাম, এক নম্বর ওয়ান, আর যদি তুমি তুমি যদি ভুল করো তাহলে মাইনাস ওয়ান পাবে, বোঝা গেল কি বললাম, ওয়ান পাবে এক যদি ঠিক করো, আর যদি ভুল করো তাহলে মাইনাস ওয়ান পাবে, বি কেয়ারফুল, এবং তোমার অ্যান্সার দিতে গেলে খুব সাবধানে। এরকম যখন একশোটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেল, একটা ব্যক্তি একটা ছেলে পরীক্ষা দিয়েছে, সে এসে কি করলো, তা যখন রেজাল্ট দেখতে পেল, রেজাল্টে দেখলো পঞ্চাশটা কোয়েশ্চেন সে ঠিক করেছিল, পঞ্চাশটা কোয়েশ্চেন সে ভুল করেছিল, তাই জন্য পঞ্চাশ মাইনাস পঞ্চাশ জিরো, বোঝা গেল কি বললাম, তাহলে এইরকম অ্যাক্সিডেন্ট। আমি ওদেরকে এইরকম এর পরে আর বোঝাবার আর কি আসতে আছে আমি জানি না, মহারাজ বসে রয়েছেন আমার জ্যেষ্ঠ গুরু ভাই, এইরকমভাবে দেখ তোদের এইরকম ঘটনাটা হয়, সারাদিনে যদি শুদ্ধ গুরু বৈষ্ণব থাকে তার দর্শন করিস, তাকে দণ্ডবোধ করিস, তার মুখে হয়তো দু একটা কথা শুনলেও শুনতে পারিস নাও শুনিস না, কিন্তু আবার মঠের মধ্যে তারা তোরা উল্টো করছিস, অপরাধ করছিস, সারাদিনে কিছু ভালো কাজও করছিস কিছু খারাপ কাজ, এইভাবে প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে তোরা পেছনেই চলে যাচ্ছিস, বুঝে গেল কি বললাম। ছোটোবেলায় যদি কেউ লুডো খেতে থাকে সেই উদাহরণটা আরও ভালো, এই এক থেকে খেলতে খেলতে গেলে গেলে 99 চলে গেল, গিয়ে সাপের মুখে পড়লো চো একবার চলে আসে যা একবারে আবার লাগে, বোঝা গেল কি বললাম, এর চেয়ে ভালো উদাহরণ আর হবে না, এইটা মাথায় গেঁথে থাকবে, আমি চলে গেলাম আমার সঙ্গে যদি দেখা নাও হয় এই উদাহরণ চিরকাল গেঁথে থাকবে, ঠিক কথা বলেছেন। এই জন্য ভজন এগোচ্ছে না কেউ, নুনাধিক ভজন হচ্ছে আবার তা উল্টো হচ্ছে ভজনের বিপরীত, এই জন্য পড়ে যাচ্ছে। আর যাই হোক, সায়ংকালীন অধিবেশনে আরও কিছু তুলব, এখানে আপনারা দেখলেন যে কথাটা গুরুত্বপূর্ণ, জড় চেতনের সমন্বয়বাদ প্রভুপাদ প্রশ্রয় দেননি, আমিও কোনো দিন দিইনি, যে জন্য অনেকের বিরক বিরক ভাজন হয়েছি আমি, তা নাহলে আমি অনেক পপুলারিটি পেতে পারি, সারা পৃথিবীতে পপুলারিটি পেতে পারি ভগবানের ইচ্ছা গুরু বৈষ্ণবী, কিন্তু আমার কেন সেরকম ইচ্ছা নাই। এখানে দেখলাম এই যে দেখছেন এই যে নলকুবর আর মণিগ্রীব যে দুজন, হ্যাঁ এরা দুজন যে চেতনার অপব্যবহার করলো কত বড় কথা, তোরা কুবেরের ছেলে পেলে তোদের বুদ্ধি ভালো হওয়া দরকার, তোদের বুদ্ধি ভালো হওয়া দরকার, কুবেরের ছেলে পেলে তোদের বুদ্ধি এরকম খারাপ হলো, তোরা ওই মন্দাকিনী হিমালয়ের মতো জায়গা অলকানন্দা বইছে সেখানে, আর সেখানে মহাদেবের কৈলাস পর্বত তোরা তার সেবা করিস পরমাংশ ব্যক্তির, তোদের বুদ্ধি এরকম খারাপ হলো কী করে, তোরা কাপড় চোপড় খুলে ল্যাংট হয়ে নাঙ্গা ধারাঙ্গা হয়ে একেবারে এসে মন্দাকিনীতে লাফিয়ে পড়ছিস। হ্যাঁ, একে তো ব্রহ্ম নদী, নিয়ম হলো ব্রহ্ম নদীকে আমি এসব সূক্ষ্ম ব্যাপারগুলো বলে রাখি যাতে আপনাদের ক্ষতি না হয়। কোনোদিন কোনো ব্রহ্ম নদীকে কেউ যদি পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে আগে দণ্ডবোধ করতে হবে, পার হয়ে তারপর আবার দণ্ডবোধ করতে হবে। বোঝা গেল? যেমন হাওড়া ব্রিজ দিয়ে তুমি বাসে করে পার হচ্ছো, পার হওয়ার সময় চোখটাকে বুঝে পাটাকে তুলে এরকম কাতর হয়ে পাতো, দেবী আমার ক্ষমা করো মা, আমি তোমাকে পার হচ্ছে আমার ইচ্ছা ছিল না, কিন্তু কী করবো আমি, কী করবো, পার হয়ে গিয়ে আবার দণ্ডবোধ। ব্রহ্ম নদীকেই কেউ যদি যমুনা, গঙ্গা, সরস্বতী, গোদাবরী এই সব নদীকে যদি কেউ পার হওয়ার আগে এবং পরে দণ্ডবোধ না করে, তার চেতনা নেমে যাবে। সেরকম হরিকথা শোভনের আগে ও পরে যেই হোক, সেখানে অনেক বিধান আছে এইসব ব্যাপার, তা নাহলে তার চেতনার উন্মেষ হয় না। অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে এসব গুপ্ত বিষয়, যার জন্য ব্রহ্ম নদীতে সে লাফিয়ে পড়েছে ল্যাংটু হয়ে, একটা লজ্জা করে না বেটা, তাও বা সেখানে সব কামিনী মেয়ে ছেলে সমস্ত মেয়ে ছেলে নিয়ে নেমেছে জলের মধ্যে খেলা করছে হাতির মতো, বেটা বুদ্ধি নেই তো, কৈলাসের মতো জায়গা, অলকানন্দ পুরী থেকে বেরিয়ে সব করছে। নারদজি দেখলেন করুণা করে, আরে ওহ গ, এদের চেতনার এতটা হ্রাস পেয়েছে, আহাহা, এদের চেতনাটাকে তো বাড়াতে হবে। নারদজি কিন্তু রাগেননি, এই যে পরীক্ষিত মহারাজ বলেছেন যে রাজর্ষির মতো ব্যক্তি যিনি কোনোদিন রাগ করেন না, তিনি কেন রাগ করলেন, এই কথাটা বলা আছে। বাস্তবিক পক্ষে রাগ করেননি, বাস্তবিক পক্ষে রাগ করেননি তিনি, কিন্তু তিনি যদি ওরকম না করেন ওই দুজনের শিক্ষা হবে না। এই যখন এই জন্য গুরু বৈষ্ণব যখন শাসন করেন, কড়া কথা বলেন, আপনাদের মনে হতে পারে ওনার মধ্যে দয়া নেই, এত কঠোর কথা বলে, বিচার করলে দেখা যাবে ওনার দয়া কিন্তু সবচেয়ে বেশি, আপনারা সেটা জানতে পারলেন না, ঠকে গেলেন। পরম পূজাত কেশবকুসীমা ছিলেন আমাদের গুরুবর্গের মধ্যে সবচেয়ে কঠিন, একবারে কোনো কথা শুনবেন না, কোনো মার্সি নেই, শিষ্যকে প্রসাদ বন্ধ করে দিয়েছিলেন, কেন তুই ওখানে গেছিস, যারা পৌপাদের বিরুদ্ধে আছে, কেন গেছিস সেখানে, প্রসাদ পেয়ে এসছিস তুই, গোবর জল দিয়ে মুখ কুলি কর, কর কুলি কর, আর খেতে পাবি না, যা থাক, এরকম ভাবে আছে, সেসব শাসন আছে কি এখন? খালি একজন প্রেসেতে প্রেস, যেখানে ছাপাখানা ছিল তখনকার দিন এইসব প্রেস ছিল না, সেই প্রেসেতে একজন কি ভাঁজ করতে করতে, তখনকার দিন রেডিও সবে বেরিয়েছিল, ছোট্ট একটা ট্রানজিস্টার কি চাল খবর না কি চালিয়েছে, গান কে জানে, মহারাজ পরম পূজাত মহারাজ ওখান থেকে কুটিয়া থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে, আওয়াজ কোত্থেকে আসছে রে, বলে ওই যে প্রেস থেকে, আচ্ছা, প্রেসের মধ্যে গিয়ে দেখেন ও ভাজ করছে আর ওই সব শুনছে, এক লাথি মারলেন সে ট্রানজিস্টার ভেঙে চ্যানাচুর হয়ে গেল ছিটকে, এই জোর কেশব গোস্বামী, তাই তার বংশে দেখা যায় সবচেয়ে বেশি তত্ত্বজ্ঞানী পুরুষ হয়েছিলেন, যে কজন হয়েছিলেন বেশিরভাগ, আর যারা তীব্র শাসন করেন নি গুরুবর্গ সবাই সমান আমার, কিন্তু তাদের কিন্তু হয়নি সেরকম, সবচেয়ে বেশি যদি তত্ত্বজ্ঞানী বেশি হয়ে থাকে ওদের ওখানেই হয়েছে কেশব গোস্বামী মহারাজ, এটা আমি কোনো বানিয়ে বলছি না, আমি নিজে বসিলে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শিষ্য, আমি নিজেকে মনে করি আমি কেশব গোস্বামী মহারাজের শিষ্য, আমি মনে করি শ্রী শ্রী শ্রীধর গোস্বামী মহারাজ গুরুবর্গের, এইরকম বিচার তত্ত্বের বিচার আমার হৃদয়তে গুরুদেব নিষ্ঠা আমাকে দিয়ে চেষ্টা করেছেন দেওয়ার। যাই হোক, এখানে আমরা দেখলাম তার চেতনার ডিগ্রি নেমে গেছে বলে তাকে বাঁচাবার জন্যই এইসব লীলা করেছেন তিনি, অভিশাপ দেওয়ার লীলা তাকে বাঁচাবার জন্য, তাই তো দেখলেন সেরকমভাবে তা কী করলেন, পরবর্তীকালে দেখা গেল ওরা বৃক্ষজনী লাভ করল, বৃক্ষজনী লাভ করার পর কৃষ্ণ উদ্ধার করলেন, তারপর তার আবাস এই চেতনা ফিরে পেল, শুধু তাই নয় চরণে প্রার্থনা করল আমাদেরকে দাসরূপে আপনারা আপনি স্বীকার করুন, মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠ হিসাবে তাদেরকে গান করার অধিকার দিয়েছিলেন কৃষ্ণ, নন্দবাবা সভাতে ওরা করতেন অনেক কথা, এসব জীবগোস্বামীবাদে সব গুপ্ত কথা লিখেছেন। এখানে আমরা দেখছি সুখদেব গোস্বামী বলছেন নন্দবাবা এরকম ধরনের গাছ পুলে যাওয়ার আওয়াজ শুনে ছুটে গিয়ে বালকদের জিজ্ঞাসা করলে, এসব কথা আমি বলেছিলাম, তারপর যখন বালকরা এরম বলল, ছুটে গিয়ে যখন দেখলেন, আরে আমার লালা একে কে বেঁধে রেখেছে এরকম নিষ্ঠুরভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছে? আর দুটো গাছ তার সামনেই পড়েছে, দুটো গাছ আমার ছেলেটার মাথায় পড়লে কি হতো? কে বেঁধেছে? বলে নন্দরানী বেঁধেছে, অর্থাৎ ওনার স্ত্রী। এইবার রেগে আগুন, বাচ্চাটাকে গিয়ে তাড়াতাড়ি করে ওরকমভাবে খুলে দড়িটাকে খুলে কোলে নিয়ে চুম্বন করতে করতে গেলেন যশোদা মায়ের কাছে। একেবারে তোমার কাণ্ডজ্ঞান নেই তুমি, হ্যাঁ এতটুকু ছোটো বাচ্চাটাকে বেঁধে রেখেছো তুমি এরকমভাবে, এ কথা বন্ধ একেবারে। এইরকম ব্যাপার, অনেক সব রহস্য ব্রজবাসীরা এসব জানেন, গুপ্ত কথা এসব বলেন। তো এইভাবে এখন কৃষ্ণ আস্তে আস্তে বড় হচ্ছে, কাউর কথাবার্তা শোনে না, আর শুনবেই বা কেন, তার কি কোনো পর্ব আছে? পরাত পরাকিলেশ্বর, কাউর কথা শোনে না, বলে এই কেন বস, ছুটে চলে গেল বাইরে। কোন একটা কুকুরকে ধরতে গেল, কোন একটা কী দেখতে গেল, সে মানে এত উদমবাজি দুষ্টামি, মানে কল্পনা করে এত দুষ্টামি মানে আরম্ভ করলো, যেটা না বলবে সেটি করবে, হেরা করবে, গৃহস্থদের বাড়ি গিয়ে কাকে কি করবে সব বদমাইশি, এইসব কাউর বাড়িতে শালগ্রাম শিলা পুজো হবে, গৃহ শিলা যাই হোক পুজো হবে, পুজোর সময় ও গেছে গিয়ে বলছেন কাকিমা তোমাদের আজকে কী হবে, বলছে আজকে আমাদের পুজো, তোমরা এসো, হ্যাঁ আলপনা দেওয়া আছে, আলপনা দেওয়া আছে সমস্ত দেখছে, বলে হ্যাঁ হ্যাঁ আসবো, বলে কোথায় পুজো হবে, বলে ভেতরে, ভেতরে গিয়ে দেখে ঠাকুরের আসন বাসন করে রেখেছে আলপনা ফল্পনা করে, টুক করে কী করলো বাইরে থেকে একটা কুকুরের ছানা এনে ওর মধ্যে বসিয়ে দিকে বলে চলে গেল ওখানে। গৃহস্থ মাথায় হাত, কি করবে, গৌরাঙ্গ মাপও নিজেও শচী মায়ের সঙ্গে কত রাগায় একটা কুকুরের বাচ্চা, সেই বাচ্চাটাকে সে অনেক লীলা, নিমাই বলে একটা গ্রন্থ বেরিয়েছিল, এলো ভগবানের অপ্রাকৃত লীলা, গৌর লীলা জানলে পরে দেখবে ঠিক কৃষ্ণ যা যা করেছিল গৌর তাই তাই। শচী মাতা ছেলেকে নিয়ে বড় চিন্তিত, কত রকম শাসনকে কে শুনে না, নিমাই সারাদিন ওই ধুলোতে লোটাচ্ছে আর খেলছে গঙ্গা তীরে, এখানে ওখানে সারাদিন খেলছে। এবার মা চিন্তা করলেন নিমাই তো খেলায় চলে গেছে, এবার এক কাজ করি ষষ্ঠী মাকে কিছু পুজো দিয়ে আসি, না নিমায়ের চঞ্চলতা বেড়ে গেছে, নিমায়ের চঞ্চলতা বেড়েছে, ষষ্ঠী মাকে পুজো দিতে যাচ্ছেন, কে নিমাই, নিমায়ের নামে শচী মাতা পুজো দিতে যাচ্ছেন, ওই জন্য নিমাই নেই, অনেকক্ষণ ধরে সকাল থেকে বেরিয়ে গেছে, এই হচ্ছে সুযোগ, এখন পিঠে পানা পুলি এইসব বানিয়ে ফল মূল খেজুর সব নিয়ে ট্যাকে করে এরম ভাই যাচ্ছেন, এইবার ঠাকুর যেন নিমায়ের সঙ্গে দেখা না হয়, দেখা হলে কিন্তু মুশকিল, নিমায়ের সঙ্গে দেখা হলে যেতে পারবে না, না আমি তো বানিয়ে নিলাম, আর ষষ্ঠী লালে ষষ্ঠী তলায় যাচ্ছেন মা শচী মা পুজো দিতে, পুজো দিতে গিয়ে যেই দিক দিয়ে নিমাই যাতায়াত করে সেদিক দিয়ে যাচ্ছেন না, গ্রামের অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, হায় ভগবান পড়তো পর নিমাই ওই দূরে, নিমাই সামনে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, নিমাই ছুটে এলো, মা কোথায় যাচ্ছ? ও কিছু না আমি একটু যাচ্ছি পুজো দিতে, তুমি ঘরে যাও, বল তোমার কাঁকালে এখানে একটু কী ওগুলো সব কী, ও কিছু না তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও আমি আসছি, বলো না তোমার এখানে কী আছে, কিছু দিয়েই বলে না মা, তখন ঝপ করে কাপড়টাকে সরিয়ে দুটো পিঠে নিয়ে খেতে খেতে চললে, হায় ভগবান ষষ্ঠী মায়ের পূজা, আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল, আর তো পুজো হবে না, নিমাই তুই কী করলি এইসব, মা তুমি খামাখা রাগ করছো, আমি খেলে পরে তোমার ষষ্ঠী মা বেশি খুশি হবে তুমি জানো, হায় ছেলের কথা আমার শোনো, ভয়েতে বাঁচি না, সর্বনাশ হয়ে গেল, ষষ্ঠী মা ওকে ক্ষমা করে দিও, ওকেই জানে না বাচ্চা তো, নিমাই কিন্তু ঠিকই বলছে, নিমাই তো স্বয়ং ভগবান, নিমাই স্বয়ং ভগবান, মা বুঝতে, মা তো ভালোবাসে, গঙ্গায় দাঁড়িয়ে ওই কন্যাগণ যখন পুজো করছিলেন, সে কন্যাগণ যে নৈবেদ্য রেখেছেন চোখ বুঝে পুজো করছে, নিমাই সব নৈবেদ্য খেয়ে চলে গেল, এই আমাদের নৈবেদ্যগুলো খেয়ে নিলে তুমি, হ্যাঁ এত বদমাইছি, বলে আমি নৈবেদ্য খেলেই তো ভগবান সন্তুষ্ট হয়, হ্যাঁ তুই কে রে, বলছে আমি গ্রামের ভাই জানে ছোটো, বলে দেখো এরম করো না নিমাই মুশকিল, আর যে যারা সব ওই চাল কলা নৈবেদ্য নিয়ে পালাচ্ছে, বলে ব্যাটা তোদের বিয়ে হবে না, যদিও হয় তাহলে বুড়ো ভর্তা বিয়ে হবে, যা এবার চাল কলা নিয়ে কোথায় যাবি, সঙ্গে সঙ্গে ভয়েতে এসে বলে কী জানি কী ব্যাপার, বলা যাচ্ছে না, নে নে নে বা খায়, তাদের খেয়ে বর দিল, তোদের ভালো ভালো ভালো ভালো বর হবে সব সুন্দর, এইভাবে আশীর্বাদ দিল, নিমাই সেখানে পরিষ্কার সত্যি কথা জানিয়ে দিল ওদেরকে, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, প্রভু বলে প্রভু কহে আমা পুজো আমি দিব, বর কাকে বর চাইছো, আমাকে পুজো করো, আমি বর দিয়ে দেবো, কার কি চাই, কোথায় পুজো করছো তোমরা? নিমাই তখন এই সত্যি কথা বলেছিল, গঙ্গা দুর্গা দাসী মোর আর মহেশ কিঙ্কর, প্রভু কয়ে আমা পুজো, আমি দিব বর। এরকম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকম কী করতেন, পুরো গ্রামেতে পুরো ব্রজমণ্ডলে একেবারে যা সত্যবতী মুনি দেখেছিলেন কার্তিক মাসে যেটা হয়, ইতি দিক সলীলা ভীরানন্দ কুণ্ডে সঘোষ নিমজন্তম মাক্ষাপায়ন্তম, এই যে গান আছে একবারে বাস্তব দামদষ্টকমের ব্যাখ্যা হয়েছিল, গেল এই কার্তিক মাসে হয়েছিল, তা সব আছে দামোদরের অষ্টকম শিক্ষাষ্টকমে ব্যাখ্যা ভজন রহস্য, এইসব ভগবানের ইচ্ছায় কিছু স্ফূর্তি হয়েছিল, এগুলো হয়েছে। এখন নন্দবাবা কোলে নিয়ে কাঁদছেন, বাচ্চাটাকে এরকম কে করলো, আর মাকে অত্যন্ত বকলেন। ভগবান এবার আনন্দময় লীলা প্রকাশ করছেন অপূর্ব। যখন নন্দবাবা বলেন বাবা আমার খরমটা নিয়ে আয় তো আমি বাইরে যাব, সঙ্গে সঙ্গে কী করলো কৃষ্ণ এরকম করতে করতে গিয়ে খরমটাকে নিয়ে মাথায় নিল, এই যে বাবা এনেছি বল খরমটা দিল। সেই যখন খরমটা নিয়ে মাথায় করে আসছে তার যে ভাব, এটা দেখলে লোকে পাগল হয়ে যাবে। এই রকম ভগবানের লীলা, ভক্ত নন্দবাবাকে ভক্তের সেই যে খরম ভগবানের মাথায় করে নিয়ে আস, বাবা আমি এনেছি। আর যদি বাইরে দিয়ে কোনো ফলুলি যাচ্ছে, বাচ্চার কোনো ঠিক নেই, যশোদামা অন্য কাছে এই ফল নেবো ফল নেবো এদিকে এসো, ফলুলি বলে ফল নেবে এই বাচ্চাটা, কি ফল নেবে এইটুকু বাচ্চা, ফল নেবে বলে হ্যাঁ ফল নেবো দাও ফল দাও, বলে কি করলো এইটুকু তো হাত, এইটুকু হাত আবার পাকিয়ে এইখানে যত আপেল ভাবে যা হয় লেবু ফেবু তো ধরেছে, বাকি পড়ে যাচ্ছে। এবার ও জানে যে ফলুলিকে ফল নিতে গেলে কিছু দিতে হয়। আমাদের ব্রজমণ্ডলে আমি যখন শেষ সময় এই সূর্যকুণ্ডে বিভিন্ন জায়গায় জায়গায় ভগবানের ইচ্ছায় ছিলাম, ওখানে কোনো কিছু কিনতে গেলে ওখানে পয়সা না দিলেও চলে, কিন্তু সেই পরিমাণে তার যে ভ্যালুয়েশন বিনিময়, অর্থাৎ গম নিয়ে গেল হয়তো একটা পালং শাক কিনবে বা কোনো কিছু সবজি আলু কিনবে বা কোনো কিছু কিনলো, সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে যতটা গমের ওজন করে তার ভ্যালুয়েশন দেবে এবং পাবে, এরকমভাবে নিয়ম। তা কৃষ্ণ সেটা জানে, কৃষ্ণ কী করেছে, অল্প কিছু ধান, দুটো হাতে আর কত ধান ধরে, এইটুকু কুচি কুচি হাত ধান নিয়ে এসে ফলুলিকে বলছে এ নাও নাও এবার ফল দাও। ফলুলি ওর হাত দেখে, আর ধান তো আপনি বাইরে পড়ে গেছে অনেক ধান, একটু ছোট্ট কচি হাত, ফলুলি দেখে হাসবে না কাঁদবে, বলে যা ভালোই খদ্দের পেয়েছি আজকে, দে দে দে বাবা দে, বলে ধানটা এরম ফেলে দিল পাত্রে ঝুড়িতে, আর ওখান থেকে ফল নিয়ে আনন্দে ফলুলি চোখে জল আসছে, এইরকম রূপ তো দেখি নাই, এইরকম তার মিষ্টি মিষ্টি কথা আর হবেই, কৃষ্ণ তো স্বয়ং সর্বজগতের আকর্ষণ তো কৃষ্ণই করেন। ফলুলি মনে মনে যাচ্ছে আর চিন্তা করতে পারছে না যে কি দেখলাম আজকে, এই রূপ তো কোনো দিন দেখি নাই, এরকম গায়ের রং, এরকম রূপ, এরকম মিষ্টি কথা, যেন মনে হচ্ছে আমাকে কিনে নিল, ও আদর ফাদর করে গালটা লেগে যা ফল নিয়ে যাও। হ্যাঁ, ফলুলি রাস্তায় চিন্তা করতে করতে যাচ্ছে, চিন্তা করতে করতে যাচ্ছে আর বলছে কী দেখলাম আজকে, নিজের যে ঝোপড়পট্টি সেখানে গিয়ে ঝুড়িটাকে নাবিয়েছেন, নাবিয়ে দেখেন ঝুড়ির মধ্যে সব হীরা মুক্তে মাণিক্য সব, আরে এগুলো করতে গেলো, বলে এগুলো এসে গেছে, কৃষ্ণ দিয়েছেন ধাম, ধান দিয়েছিলেন আর ধানের বদলে এগুলো সব হয়ে গেছে সব। আমাদের গৌরাঙ্গ মহাপ্রু এরকম লীলা করেছেন, যখন গৌরাঙ্গ বৃন্দাবনেতে এরকমভাবে ইমলিতলায় বসেছিলেন, ইমলিতলায় কৃষ্ণদাস বলে একটা ব্রজবাসী ওপার থেকে এসছিলেন, এইসবের অনেক কথা। গৌরাঙ্গ মহাপ্রু এবার যাচ্ছেন, চলে যাচ্ছেন যমুনার তীর্থ, আমি যখন পরিক্রমা করি বিশ্বম্বর আদি ওই দিকে চলে যাচ্ছেন, আর গৌরের যাওয়া মানে তো কোনো মানুষের ক্ষমতা নেই তার পেছনে যাবে, আজানুলম্বিত ভুজ এক এক করে পা পড়ছেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ করতে করতে এবার চলছেন, সে বিরাট বিরাট পা, গৌর যদি একটা করে পা ফেলে তো কে মানুষ পারবে, তা তার পিছনের লোকগুলো অনেক পিছনে পড়ে গেছে, গৌরাঙ্গ অনেক আগে। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, হঠাৎ উপার থেকে একজন ছোট করে একটা নৌকা করে এপারে মাঠা এনেছেন, মার এক কলসি মাঠা, মাঠা এনে সঙ্গে সঙ্গে রাস্তাতে এই বাবাকে দেখেছেন, ও তো আর জানে না ভগবান, ও বলছে একটা সাধু, এ বাবা মাঠা পিওগে, হ্যাঁ বলে দিয়েছে গৌ, গৌরকে বলছে মাঠা পাবে, এই তাজা মাঠা সবে নিয়ে এসছি। গৌরও বলে দিয়েছে হ্যাঁ পাবো, গৌরকে বলেছে পাবে, গৌর বলছে হ্যাঁ পাবো। তো ও আর জিজ্ঞাসা করেনি তোমার কাছে কত পয়সা আছে কি জিজ্ঞাসা করেনি, তাহলে কী করে পাবে, তোমার তো পাত্র নেই, তোমার তো পাত্র নেই কী করে পাবে, আমার কাছে পাত্র নেই। বা তুমি যদি বলো পেয়ে নেবো, তুমি যদি বলো পেয়ে নেবো কী করে পাবে, এত বড় একটা জেলা, বা তুই যদি বলিস আমি পাবো, আর কী করে পাই পা দেখি। এরম কলসিটাকে নিয়ে ডক ডক ডক ডক ডক ডক করে সমস্ত জেলার গৌর পেয়ে নিলেন। বিশ্বম্বর যার নাম গৌরহরি পান করে নিলেন, বলছি সব মাটা পি গেয়া, সব মাটা পান করে নিলে, হ্যাঁ করে নিলাম, পয়সা দাও। পয়সা, পয়সার কথা তো বলিস নি আগে, আমার কাছে তো কোনো পয়সা নেই, তাহলে কী করে হবে, পয়সা তো দিতে, আমি তো বিক্রি করতে যাচ্ছিলাম বাজারে। গৌর বলে তো কী করবো, পয়সা তো আমার কাছে, এক কাজ কর, পেছনে আমার লোকজন আসছে, ওদের কাছে বোধ হয় কিছু আছে, চেয়ে নেবি। আমি চললাম গৌর গৌর গৌর করতে করতে চলছে, পেছনে লোকগুলো এসছে, এই তোমার লোক মাঠা খেয়ে গেছে কলসি, পয়সা দাও। মাঠা খেয়ে কে যা বর্ণনা করলো বুঝতে পারলো প্রভুই পেয়েছে পয়সা, পয়সা তো আমাদের কাছে, উনি আমাদের মালিক, ওনার কাছে যদি না থাকে আমাদের কাছে কী করে থাকবে। বলে আচ্ছা খদ্দের পেয়েছে আজকে তো সব, আমার দিনটাই খারাপ গেল, মনে মনে ভাবছি আর যাক এরকম একটা সাধু পেয়েছে ভালোই হলো, যাক ঠিক আছে পয়সা পায়নি। সে বাড়ি এসে যখন কলসি নাবিয়েছে সেখানে দেখে হিরে মণিমাণিক্য সমস্ত মুক্তা, এ হচ্ছে গৌর, এর নাম হচ্ছে কৃষ্ণ, একই আমি দুটো উদাহরণ দিই একই। এই জন্য কাউর যেন জীবনে অবিশ্বাস না হয়, যেই গৌর সেই কৃষ্ণ। এই জন্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর বলেছেন কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা আর গৌর মন্ত্রে কৃষ্ণ পূজা একই কথা, ভক্তিমন ঠাকুর জানিয়েছেন। গৌর মন্ত্রে যদি কৃষ্ণ পূজা করি তার কিছু অসুবিধা নেই, আর কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা করলে কোনো অসুবিধা নেই। কোনো মন্ত্র জানি না, কৃষ্ণকে গৌর গৌর গৌর পূজা করছে কোনো অসুবিধা নেই। এত সূক্ষ্ম বিচার এসব আমি জানি না, আপনারা যে হৃদয়ে রাখতে পারেন তো আমি কৃতজ্ঞতার্থ, আমার এটিই তো দক্ষিণা। কেউ যেন স্মরণ রাখতে পারে, মনে রাখতে পারে, আচরণ করতে পারে এবং অপরকে এটা বিতরণ করতে পারে। এরকমভাবে ফলুলির কাছে লীলা করলেন, আরও অনেক রকমের বিভিন্ন রকম লীলা করলেন, কিন্তু ব্রজের মধ্যে এই সব উৎপাত, বিভিন্ন ধরনের উৎপাত। সেখানে বলছেন এইভাবে অপূর্ব লীলা করতে করতে কি হলো, ব্রজবাসীরা মিলে, ব্রজবাসীরা মিলে চিন্তা করলেন আমাদের তো মহা বিপদ এসছে, আমাদের সমগ্র ব্রজবাসীর প্রাণের ধন, আমাদের সমগ্র ব্রজবাসীর প্রাণের ধন এই কৃষ্ণ, আর তাকে বাঁচাতে পারবো বলে মনে হচ্ছে না। কেন ব্রজের মধ্যে এই যে গোকুলে যে সব উৎপাতগুলো সৃষ্টি হয়েছে এ তো বাঁচানো যাবে না, বাচ্চাটা যখন থেকে হয়েছে তখন থেকে এইসব উৎপাত, সবাই কয়দিনের বাচ্চা ছিল, তাকে পুতনা নিয়ে গিয়ে মারার চেষ্টা করলো, তারপরে আবার শকটে শকটাসুর এসে মারলো, তারপর তৃণাবর্ত মারলো, আর এই বাচ্চাটাকে তো বাঁচানো যাবে না, এ তো সম্ভব নয়। নন্দ উপানন্দ অধিনন্দ হ্যাঁ সব মিলে একটা মিটিং করলো, রাত্রিবেলা সব মিটিং করল, মিটিং করলে দেখো ব্রজবাসীগণ আমরা এখন মিটিং করছি, মিটিং করে ঠিক করলেন আলোচনা করে আমরা আর এখানে থাকবো না, যেখানে আমাদের এই কৃষ্ণের এত রকম বিপদ হচ্ছে সেখানে থাকা উচিত না, চলো আমরা অন্য জায়গায় চলে যাই। অন্য সব প্রতিবাসীরা কোথায় যাবেন, কোথায় যাব আমরা, এখানে তো আমাদের আনন্দ যমুনা আদি আছে। বলে হ্যাঁ যমুনা পাওয়া যাবে কোনো চিন্তা নেই। কত প্রসঙ্গে বলা ভালো, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর এই যে যদ শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর যতগুলো অসুর এসেছিল, যতগুলো অসুর পুতনা থেকে আরম্ভ করে পুতনা, তারপর শকটাসুর, তৃণাবর্ত, এগুলো সব একটা একটা করে সব প্রমাণ দিয়েছেন পুতনা হলো কপটতার প্রতীক, পুতনাকে বলা হয়েছে কপটতার প্রতীক। এইভাবে একটা একটা করে সমস্ত যেসব অসুরগুলো এসছে তারা কার কার প্রতীক সব বলে দিয়েছেন, এর চরিত্র এরকম, এরকম অবস্থা অগাসুর বক সব প্রত্যেকটা ভক্তিমন ঠাকুর। আর কোনো মহাপুরুষ এরকম ধরনের বর্ণনা কোনো দিন করেন নাই। পুতনা হলো কপটতার প্রতীক, যারা বেশি কপটতা করবে তারা পুতনার মতো দেহ লাভ করবে, কঠিন কোনো দিন কোটি জন্মে ভগবান লাভ, সে সাধুর বেশ ধারণ করুক, সন্ন্যাস হোক আর পরমাংশ কিছু যায় আসে না, কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। কপটতা হইলে দূর, প্রবেশ হয় প্রেমের পুর। সবাই মিলে ঠিক করলেন, চিন্তা করলেন, ঠিক আছে আমরা এক কাজ করব, আমরা বৃন্দাবনে চলে যাব। বলে সে আবার কোথায়? বলে বৃন্দাবন তো সবাই জানেন, ব্রজবাসীরা জানেন, আপনারা বলে বৃন্দাবন কোথায়? গোকুলেতে এই লীলাটা হচ্ছিল, গোকুলে অর্থাৎ যমুনার এই পারে, যমুনার এই পারে হচ্ছিল। আর এখন যমুনার ওই পারে ওরা চলে যাবে কোথায়? যেখানে বর্তমানে আমরা নন্দগ্রাম আদি নন্দগ্রাম বলি সেটাকে বৃন্দাবন বলছে। অনেকে সাধারণ লোকগুলো বর্তমানে কেউ জানে না, তারা বৃন্দাবন মানে বুঝে নেয় যে বর্তমানে যে মথুরা থেকে নেমে অটো করে ওরা বৃন্দাবন শহরে যায় ওটাকে ওরা বৃন্দাবন ভাবে। হ্যাঁ ওটা তো বৃন্দাবন বটেই, কিন্তু যমুনার এপারেতে নন্দগ্রাম থেকে আরম্ভ করে এমনকি কাম্মন পর্যন্ত ওই সমস্ত বৃন্দাবন বৃন্দাবন বলা হতো পুরোটাকে। এখনকার দিন লোকে জানে না, ভুলে গেছে এসব। আর যমুনার বেশ কয়েকটা ধারা ছিল, একটা ধারার কথা আমি বলেছি, সেই মধুবন দিয়ে যাচ্ছে যেখানে ধু মারা চান করে এলো, মধুবনের প্রাস এখন দেখা যাবে না, লুপ্ত হয়ে গেছে। নন্দগ্রামের কাছ দিয়েও এই যমুনা যাচ্ছিল, সেসব বর্ণনা আছে এখানে, ভাগবত আছে। এমনকি গোবর্ধন যে আমরা বর্তমানে দেখি, সেটা মাটির তলায় যেতে যেতে যেতে যেতে এখন বর্তমানে সেই গিরিরাজের যে এরিয়াটা এটা কমে গেছে। বোঝা গেল না কথাটা আমার কি বললাম? বোঝা গেল? একটা এরকম উচ্চ জিনিস এরকম যদি অ্যাঙ্গেল করা, যে এরকম বস্তু যদি আস্তে আস্তে ডুবে যায় তাহলে কি হবে, তার যে অ্যাপারচারটা সেটা নামতে থাকে। বোঝা গেল? যারা অঙ্ক করেছে আরও বুঝবে, আর সাধারণ বুদ্ধি থাকলেও বোঝা যায়, কমন সেন্স। একটা এরকম ধরনের পাহাড়, সেই যদি মাঠে মাটির তলায় যেতে থাকে তার ব্রেথটা, তার চওড়াটাও তো কমে যাবে, কেন না মাটির তলায় যাচ্ছে, গেলে চোখা দিকটা পড়ে থাকবে। এখন আমাদের এই কমতে কমতে এখন আমাদের মাত্র কমে গিয়ে 7 ক্রোশ না কত, 7.5 ক্রোশ রয়েছে, বাকি সব মাটির তলায় চলে গেছে। তাহলে গোবর্ধনটা যখন পুরো ছিল তখন সেই গোবর্ধনের এরিয়াটা ইউ ক্যানট ইমাজিন এরকম বড় ছিল। গোবর্ধনের সম্বন্ধে বলা আছে যে গোবর্ধনের মাথায় যে যখন সূর্য অস্ত যেত পশ্চিম দিকে, তখন গোবর্ধনের মাথার যে চূড়ার যে ছায়াটা, গোবর্ধনের ছায়া, এটা ভূতেশ্বরে পড়ত। অর্থাৎ 20-22 কিলোমিটার দূরে তার ছায়াটা ওখানে তাও ছাড়িয়ে যেত। বোঝা গেল কি বললাম? তাতে কত কিলোমিটার তাহলে চড়া ছিল, কত কিলোমিটার লম্বা ছিল, এইসব বর্ণনা আছে, গর্গমুনি এসব বলেছেন সুন্দরভাবে। তা এখন থিঙ্ক অফ ইট, তখনকার দিনে কিন্তু গোবর্ধন কিন্তু, এখানে আপনাদের মনে হতে পারে এসব কী বাজে কথা বলছে, তারা এখন চিন্তা করল বনম বৃন্দাবনম নাম পশব্য নবকাননম আর গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণ বিরুধম। বলছে আমরা কাজ করব, আমরা বৃন্দাবনে চলে যাব, সেখানে সুন্দর আমাদের গো, আমরা তো পশুপালন করি, গৌ ভৈঁস এই তো পালন করে, তো এদের জন্য ভালো জায়গা, ওটা প্রচুর ঘাস পাওয়া যাবে, চারিদিকে নতুন নতুন ঘাস অপূর্ব, তারপরে বিভিন্ন লতা ঔষধি আছে, গোমাতাগণ যত বেশি লতা ঔষধি খাবেন তত তার ভালো, শুকনো খড় এবং অন্য অন্য জিনিসের থেকে গোমাতা যত কচি ঘাস এবং লতা ঔষধি পাবে তত তার প্রচণ্ড ভালো, প্রচণ্ড উপকারী। এখন সব কেটে কেটে সব নষ্ট করে দিচ্ছে গবাদি পশু চারণের ভূমিগুলোকে। তারা কি করলেন, সবাই মিলে একটা কল্পনা করলেন, সবাই মিলে সব জিনিসপত্র বাড়িতে যত কিছু ছিল সমস্ত নিয়ে গরুর গাড়িতে করে, অর্থাৎ বৈলগাড়ি, গরুর গাড়ি তো নামে বলে, এটা তো বৈলগাড়ি অ্যাকচুয়ালি, বৈলগাড়িতে করে সবাই মিলে সব ব্রজবাসী লাইন দিয়ে, হাজার হাজার ব্রজবাসী সব ওই শকটের উপর বসেছেন, তাদের জিনিসপত্র নিয়ে, তাদের পুরনো বাড়িগুলো সব ফেলে দিয়েছেন, নন্দবাবা যেখানে থাকতেন সেই সব বাড়ি ফাড়ি সব ফেলে দিয়ে নতুন জায়গায় যাচ্ছেন। যমুনা পার হয়ে তারা কি করলেন, যমুনা পার হয়ে আবার শকট যোজনা করলেন, সেখানে আবার উঠলেন, সেখানে গিয়ে বিশ্রাম নিলেন, কোথায়, ছটি করা বলে একটা জায়গা আছে, সেখানে কৃষ্ণ বিশ্রাম করলেন, খেলা করলেন, অনেক খেলা। সেখানে গরুর গোবিন্দ পাবেন, সেখানে একটা লীলা হয়েছিল সখাদের সঙ্গে, সেইখানে বৈকুণ্ঠরূপ দর্শন করেছিলেন ভগবান, ওই যে গরুর গোবিন্দকে ওখানে দর্শন করা যায়। এখন এসব পরিবর্তন হয়ে হয়ে নামগুলো সব বদলে গেছে। হ্যাঁ, যাই হোক, এইভাবে করতে করতে কী হয়েছিল, এইবার সেখান থেকে ধীরে ধীরে চলে গেছেন যেটাকে আমরা বর্তমানে নন্দগ্রাম বলি। সেই নন্দগ্রামে চলে গেলেন, নন্দগ্রামে গিয়ে সুন্দর হয় পাহাড়ের ঢাল অপূর্ব, আর গিরিরাজ গোবর্ধন তো বর্তমানে দেখতে পাবেন না, মাটির তলায় চলে গেছে, কাজে মনে হয় যেন গোবর্ধন নাই, গোবর্ধন ওখানে ছিল। এখন এই যে পাহাড় রয়েছে সেটার নাম হলো নন্দীশ্বর মহাদেব। নন্দীশ্বর মহাদেব অর্থাৎ শঙ্কর ভগবান একটা স্বরূপে, নন্দীশ্বর মহাদেব রূপে ভগবান শ্রীকৃষ্ণের লীলাটাকে কাঁধের মধ্যে নেবেন বলে নন্দীশ্বর মহাদেব রূপে এখনও রয়েছেন ওখানে। আর ব্রহ্মাজি রাধারানীর লীলাকে নিজের মস্তকের ওপর নেবেন বলে ইচ্ছা করে ওখানে ওই বরসানু বরসানা সেখানে ওই পাহাড় হয়ে রয়েছেন। পাহাড়ের উপরে রাধারানীর বিশ্বভানু মহারাজের বাড়ি আর নন্দ মহারাজের বাড়ি হলো কোথায়, এখানে। এই কথা প্রসঙ্গে বলা উচিত, নন্দ মহারাজের সঙ্গে নন্দ মহারাজ যখন চলে এসেছিলেন, বিশ্বভানু মহারাজও কিন্তু ওখান থেকে ত্যাগ করে চলে এসেছিলেন, যেটা রাবেল বলা হয়, রাধারানীর যে আবির্ভাবস্থলী রাবেল, সেটা ত্যাগ করে ওরাও চলে এসেছিল বৃন্দাবনের দিকে। ওরা রেখে ওরা বসবাস করেছিল বরসানাতে, আর ওরা কিছু নন্দগ্রাম, তার সঙ্গে অল্প কয়েক কিলোমিটারে, ছ সাত কিলোমিটারের মাত্র তফাত। এই সম্বন্ধে অনেক কথা, আর ব্রজবাসীরা সমস্ত এই পাহাড়কে ঘিরে নন্দ কেন কৃষ্ণকে ওপরে রেখেছে, এমনভাবে ওরা ঘর বানিয়েছে যাতে কৃষ্ণ ওপরে আছেন, চারিদিকে পাহাড়ের গায়েতে সব ঘর বানিয়েছেন যাতে যে কোনো সময় যে কেউ চাইবে সঙ্গে সঙ্গে উঠে কৃষ্ণকে দেখতে পারে, বোঝা গেল, কাউ পেছনে পড়বে না। প্রত্যেকে গোলভাবে ঘর বানিয়েছে, এর ভারে সাইক্লিক অর্ডারে সমস্ত নিচে পর্যন্ত সব কৃষ্ণকে দেখে, কৃষ্ণ ওপরে, উপর থেকে যে কৃষ্ণ এরকমভাবে হাসে ওরা তো আনন্দ পাবে। এই জন্য ওখান থেকে তার নিচে বিভিন্ন জায়গায় যশোদা মা নন্দবাবার গৌশালা কোথায় হাউবিলাও হচ্ছে একটা কষ্টি পাথরের, ওটা সিংহ বানিয়ে রেখেছেন, যখন গোপাল খেত না, এই খা শিগগিরি, নাহলে হাউবিলাও এই খেয়ে নেবে তোকে, দিয়ে আসবো, তাড়াতাড়ি কৃষ্ণ খেত, কষ্টি পাথরের ছিল, সেটাও ভগবানের কী লীলা, সেগুলো সেখানকারই লোক চুরি করে নিয়ে চলে গেছে, হাউবিলাও কষ্টি পাথর বিদেশে নেওয়ার প্রোগ্রাম করেছিল, নিতে পারেনি, দিল্লিতে আটকে রয়েছে এখনও কাস্টমে, আজকে কত বছর ধরে, তা নিজেদের বুকে নিজেরাই ছুরি মারছে, আর কি হবে এদেশের কি হবে, আর সাধুগুরু কথা কেউ ধরবে না। যাই হোক, বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর ব্রজাবাসম সকটৈর অর্ধচন্দ্রবন। বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর ব্রজাবাসম সকটৈর অর্ধচন্দ্রবন। বৃন্দাবনম গোবর্ধনম বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিক্ষাসীদুত্তমা প্রীতি রাম মাধবয়োর নিপ। বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিক্ষাসীদ উত্তমা প্রীতি রাম মাধবয়োর নিপ। বাঞ্ছাকল্পতরোষিকে বাসিন্দিবেচ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমঃ।